ভাই ফোন হয়ে গো, ফোন উপড়ো নে এ ভাই, ফোন উপড়ো নে, ফোন বগেছে। কা কই পয়সা মাগে, কা ফোন নথি উপাড়তা তুমি? ফোন উপাড়ো ফোন, পয়সা মাগে হে কই? কই মারবানু হে? কাই ডকো দি গিয়ো হে, হলবাই গিয়া হো?